আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم قال قائل منهم اني كان لي قرين يقول اينك لمن المصدقين اذا متنا وكنا ترابا وعظاما اينا لمدينون। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত সৃষ্টি করেছেন। দুনিয়াকে করেছেন কর্মজগৎ, মেহনত পরিশ্রমের জগৎ, আর আখিরাতকে করেছেন আল্লাহ পাক বদলার জগৎ। সৎ কর্মশীলকে আল্লাহ পাক উত্তম বদলা দেবেন, অসৎ লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উচিত শাস্তি দেবেন, যাতে করে হক বাতিলের মাঝে পার্থক্য সুস্পষ্ট হয়ে উঠে। সালাত এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত সবচাইতে বেশি শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমাদের তাফসীর সূরা সাফাতের, সূরা সাফাতের আয়াত নম্বর 51-52, এই আয়াতগুলিতে আল্লাহ পাক জান্নাতিদের কথা বলছেন। জান্নাতিরা জান্নাতে গিয়ে অনেক পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, দেশের লোক, একই এলাকায় বাস করত, একই দেশের নাগরিক, পৃথিবীতে পরিচয় হয়েছিল কোথাও, যেখানে হোক না কেন, তাদেরকে দেখতে পাবে না। কোথায় গেল এই লোকগুলি, আমরা চলে এসেছি, এরা কোথায় গিয়েছে? আসলে ওরা জাহান্নামে চলে গেছে। আল্লাহ বলছেন কালা কায়লু মিনহুম, জান্নাতিদের একজন বলবে ইন্নি কানালি কারিন, আমার এক সাথী সঙ্গী ছিল। ইয়াকুলু, সে আমাকে বলতো আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, তুমিও কি ওইসব লোকদের মধ্যে কার মৌলবাদী যারা বিশ্বাস করে আল্লাহ পরকাল, এইরকম বলতো। আরও বলতো আয়েজা মিতনা ওয়া কুন্না তোরাবা ওয়া ইজামান, আমরা মরে যাব, মরে যাওয়ার পরে মাটি এবং হাড়হাড্ডিতে পরিণত হব। আইন্না লামাদিনুন, তারপরে আমাদেরকে আবার কোনো বদলা দেওয়া হবে। মাদিনুন মানে মজজিউন, আমাদেরকে প্রতিদান দেওয়া হবে, ভালো করলে ভালো আর মন্দ করলে মন্দ, এসব কথা, এসব কথা তুমি বিশ্বাস করো, আমি না দেখো এসব বিশ্বাস করি না। সন্দিহান ছিল, অস্বীকারী ছিল। কালা হাল আন্তুম মুত্তালিউন ফাত্তালা, তখন উকি মেরে দেখবে, কোথায় জাহান্নামের দিকে উকি মেরে দেখবে, আল্লাহ দেখার সুযোগ দেবেন। ফারাহু ফি সাওয়াইল জাহিম, তখন ওই সঙ্গীকে দেখবে জাহান্নামের একেবারে ভিতরে মাঝখানে জ্বলছে। কালা তাল্লাহ ইন কুদ্দালা তুরদিন, তখন ওই জান্নাতি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ। তখন বলবে আল্লাহর কসম করে বলছি, তাল্লাহ তাও শপথের জন্য, আল্লাহর শপথ করে বলছি, ইন কিদ্দালা তুরদিন, সম্ভাবনা ছিল যে তুমি আমাকেও ধ্বংস করে দিতে, তুমি যেসব অসৎ কথা বলতে আর অসৎ পরামর্শ দিতে আর আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করতে, আরে এখনও তুই মূল্যবাদী আছিস, এখনও তুই নামাজ পড়িস আর সময় নষ্ট করিস, দিনে 4-5 ঘন্টা তোর চলে যায় ওতে, দেখ আমি অতক্ষণে এতগুলি পড়া করে নিলাম, পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিলাম, এরকম করে সাথী সঙ্গী গুমরারা। সেই দিন বলবে যে তুমি আমাকে ধ্বংস করেই দিতে, ওয়ালা ওলা নেমাত রব্বি, আমার আল্লাহর যদি অনুগ্রহ না হইত, লাকুন্তু মিনাল মুহদারিন, তাহলে তোমার মতো আমাকেই জাহান্নামে হাজির করে দেওয়া হইত। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, আফানানো বে মাইয়াতিন ইল্লা মাউতাতান রুলা, এখন ওই জান্নাতি বলবে আল্লাহর নিয়ামত পেয়ে গেছে, কিন্তু একটা চিন্তা বাকি আছে, মরার কথা, আবার মরে যেতে হয় নাকি, দুনিয়াতে সুখ শান্তি ছেড়ে অনেককে মতের মুখে যেতে হয়েছে, তো জান্নাতে যদি আবার মত চলে আসে তাহলে তো এগুলি থাকবে না, একটা চিন্তা থাকছে, ওই চিন্তা আল্লাহ দূর করে দিবেন জান্নাতির। বলবে যে আফামা নাহানো মাইয়ের, কি মৃত্যুবরণ করতে হবে, ইল্লা মাউতাতানুলা, না না হবে না, একমাত্র ওই একটি মত হয়ে গেছে দুনিয়াতে। ওমা নাহানো বে মুআযাবিন, আর আমাদের কোনো সময় আজাব ও শাস্তিও দেওয়া হবে না, জান্নাত থেকে কখনো তাড়িয়েও দেওয়া হবে না। ইন্না হাযা লাহু আল ফাউজুল আযীম, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য। লেমিসলি হাযা ফালিয়ামালিল আমালুন, সুতরাং এই উদ্দেশ্যে কর্মকারীরা যেন কর্ম করে, কর্মঠ হয়, এ জান্নাত লাভের উদ্দেশ্যে, পরকাল স্থায়ী জগতে শান্তির উদ্দেশ্যে, যেন যারা কর্মকারী কর্মজগতে দুনিয়াতে কর্ম করে, এখনো সময় আছে, সংশোধন করো, তওবা করো। যালিকা খায়রুন নুজুলান আম শাজারাতু যাক্কুম, আচ্ছা চিন্তা করো তো, এ জান্নাতি শান্তির জীবন, সুখের জীবন ভালো, নাকি যাক্কুম কণ্টকযুক্ত গাছের কাঁটা ভালো, কোনটা নেবে? ইন্না জাআলনাহা ফিতনাতান লিজ্জালিমিন, এই যাক্কুম গাছ, কণ্টকযুক্ত গাছ যা জন্মাবে জাহান্নামের ভিতরে, আগুনের মধ্যে গাছ জন্মাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরব মুশরিকদেরকে বললেন, তখন আরও ঠাট্টা করা শুরু করলো, আরে দেখো দেখো দেখো, আমাদের চুলাতে দুনিয়ার সামান্য আগুনে এত জ্বালানো সম্ভব না, অসম্ভব কথা, বলছে জাহান্নাম আগুন আর ওতে আবার গাছ থাকবে, আর সেই গাছ হবে জাক্কুমের গাছ, কন্টকযুক্ত গাছ, কাঁটা আর কাঁটা। আল্লাহ পাক বলছে ইন্না জাআলনা ফিতনাতাল লিযালিমিন, এই জাক্কুম গাছকে জালেম কাফেরদের জন্য আমি পরীক্ষার কারণ বানিয়ে দিয়েছিলাম। আরও টাট্টা মজাক করা শুরু করলো জাক্কুমের কথা শুনে, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, এই এমন এক গাছ যা জাহান্নামের একবারে ভিতরে জন্মাবে। তাহলে ওহা কান্নাহু রুউসুশ শায়াতিন, তার চূড়াগুলো গাছের ওপরটা ওপর ভাগ এমন ভয়ঙ্কর হবে হবে শয়তানের মাথা। শয়তানের মাথার সাথে আল্লাহ কেন তুলনা করেছেন? কারণ শয়তানের নাম শুনলেই তো ভয় পায় মানুষ, তাই না? আর যদি শয়তান দেখে নাই তো কি যে অবস্থা হবে? একটা বিড়াল আর কুকুর শৃগালের আকারে সাপের আকারে দেখলেই তো মানুষের প্রাণ উড়ে যায়। তো আসল রূপে যদি শয়তানকে দেখেই তাহলে কি যে অবস্থা হবে, তাই না? তো ওই রকমই ভয়ঙ্কর হবে এই জাক্কুম গাছ, জাহান্নামী গাছ। এই কাঁটা যুক্ত খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে। কাঁটা লেগে যাওয়ার পরে মানুষ উগলে দেওয়ার চেষ্টা করে, উগলা তো পারছে না। উগলে যখন দিতে না পারে তখন কোন রকম করে নামিয়ে দেওয়া যায়, ভাতের মুঠো করে আরো কোনো শক্ত জিনিস দিয়ে নামাও নিচে, তাও নামাইতে পারছে না। পানি দিয়ে নামাও, নামাইতে পারছে না। গলিয়ে দেওয়ার চেষ্টা করো গরম কিছু দিয়ে, তাও হচ্ছে না। আল্লাহ আকবার, এ সমস্ত চেষ্টা করবে কিন্তু ব্যর্থ হবে, আল্লাহর এই আজাব হইতেই থাকবে জাহান্নামীদেরকে। আল্লাহ পাক বলছেন ফাইন্নাহুম লাআকেলুনা মিনহা, এই জাহান্নামীরা এই জাক্কুম কাঁটা ভক্ষণ করবে। ফামালেউনা মিনহাল বুতুন, আর তা দিয়ে তারা পেট পূর্ণ করবে, সেটা হবে তাদের খাদ্যবস্তু। সুম্মা ইন্না লাহুম আলাইহা লাশাউবাম মিন হামিম, যখন কাঁটা নামছে না আর চিৎকার করছে, তখন তাদের জন্য এই জাক্কুম কাঁটা যুক্ত খাবারের ওপর গরম পানির সংমিশ্রণ হবে, গরম পানি দেওয়া হবে। সুম্মা ইন্না মারজিআহুম লা ইলাল জাহিম, তারপরে এমন নয় যে যাক শাস্তি দেওয়া হলো ঠিক হয়ে গেছে আবার একটু আরাম বিশ্রাম করো, না, কোনো বিরাম নেই। অতপর নিশ্চয় তাদের প্রত্যাবর্তন স্থল হবে অবশ্যই অবশ্যই জাহান্নামে, সবসময় জাহান্নামে থাকতে হবে। ইন্নাহুম আলফাউ আবা আহম দোয়াল্লিন, কেন জাহান্নামে এসছে? এই জন্য যে তারা তাদের বাপদাদা পূর্বপুরুষদেরকে পেয়েছিল পথভ্রষ্ট। ফাহুম আলা আসারহিম ইউহরাউন, আর তাদের পিছনে পেছনে তারা অন্ধ হয়ে ছুটেছিল, চিন্তা করেনি। দুনিয়ার ক্ষেত্রে বাপ চাষি নিজে চাষি হয়ে থাকেনি, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে চাষির ছেলে, মুরুক্ষর ছেলে পণ্ডিত হয়ে গেছে, রাষ্ট্রনায়ক হয়ে গেছে। আমার বাপ মূর্খ, তো তুমি রাষ্ট্রনায়ক কেন হইলে? এতগুলি বুঝার তৌফিক হয়েছিল, তাহলে বাপ ভুল পথে ছিল, দাদা ভুল পথে ছিল, তোমাকে ভুল পথে থাকতে হবে ধর্মের ক্ষেত্রে, চিন্তা করতে হবে না। শিরক বিদাতে ছিল, শিরক বিদাত জানতে হবে না, চিনতে হবে না। কিন্তু বাতিলপন্থীদের দলিল হচ্ছে বাপদাদা পূর্বপুরুষ মুরব্বী পীর হুজুর কিবলা, এগুলি হচ্ছে তাদের দলিল। আল্লাহ বলছেন ওয়ালাকাদাল্লা কাবলাহুম আকসারুল আউয়ালিন, এদের পূর্বেও অধিকাংশ প্রাচীন যুগের মানুষরা পথভ্রষ্ট হয়েছে, প্রত্যেকটি যুগে অধিকাংশ মানুষ ভ্রষ্টতাই থেকেছে। ওয়ালাকাদ আরসালনা ফিহিম মুনজারিন, তাদের জন্য সতর্ককারী নবী রসুল পাঠিয়েছিলাম। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুনজারিন, যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের পরিণাম কত খারাপ হয়েছিল, মানেনি, তখন তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে আল্লাহ পাকের একনিষ্ঠ বান্দারা তাদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, তাদেরকে দুনিয়াতেও রক্ষা করেছেন আজাব থেকে, আর জান্নাত দেবেন তাদেরকে। ওয়ালাকাদ নাদানা নূহুন, আল্লাহর সৎ বান্দাদের মধ্যে একনিষ্ঠ বান্দাদের একজন নূহ আলাইহিস সালাম, আমাকে ডেকেছিল নূহ, ফলে নিয়মাল মুজিবুন, আমি কত সুন্দর তার ডাকে সাড়া দানকারী ছিলাম, তার দোয়া শুনেছিলাম। ওয়ানাজ্জাইনাহু আহলাহু মিনাল কারবিল আযীম, এবং তাকে আর তার পরিবারকে মহা সংকট থেকে, মহা বিপদ থেকে মুক্তি দিয়েছিলাম। ওয়াজআলনা যুররিয়াতাহুমুল বাকিন, আর তার বংশধরকেই অবশিষ্ট পৃথিবীতে রেখেছিলাম, বাকি সবগুলি ধ্বংস হয়ে গেছিল। তার ছেলেদের নাম বলা হচ্ছে তাফসীর কিতাবাদিতে হাম, সাম আর ইয়াফাস। সামের প্রজন্ম থেকে আরব থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত যত লোকেরা, সাদা লোকেরা আরব, এমনকি ইরান থেকে শুরু করে পার্সিয়ানদের থেকে শুরু করে বলা হয়েছে। আর হামের প্রজন্ম থেকে ভারত উপমহাদেশ থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত, যাদের মধ্যে মিক্সচার, কালো সাদার মিক্সচার হয়ে আছে, অথবা কালো অধিকাংশ এরা। আর ইয়াফাসের বংশধর থেকে যত চেহারা নাকচ্যাপটা জাতি আর ইয়াজুজ মাজুজ, চীন, জাপান। আল্লাহ পাক রব্বুল আলমিন তারপর এরশাদ করছেন যে ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং তার স্মৃতি পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম। নূহ আলাইহিস সালামের স্মৃতি, তাওহীদ, তার সত্য দিনের মৌলিক বিষয়গুলি, কিয়ামত পর্যন্ত যত ইমানদার মানুষরা আসবে তাদের মধ্যে স্মরণীয় করে আল্লাহ পাক রেখেছেন। সালামুন আলা নূহিন ফিল আলামিন, বিশ্বজগতে নূহ আলি সালামের প্রতি সালাম বর্ষিত হোক। ইন্নাকা যালিকা নাজিজুল মুহসিন, নিশ্চয় আমি এইভাবে সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দিই। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয় সে আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। সুম্মা আগরাকনাল আখারিন, অতঃপর আমি অন্যদেরকে ডুবিয়ে ধ্বংস করেছিলাম, মানে কাফের অবাধ্যদেরকে। ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম, আর ইব্রাহিম আলাইহিস সালামও তার দলেরই লোক ছিলেন। নূহ আলাইহিস সালাম যেমন তৌহিদের আহ্বানকারী, আল্লাহর রাসূল আর তৌহিদের প্রতিষ্ঠাকারী, তেমনি ইব্রাহিম আলাইহিস সালামও তৌহিদ প্রতিষ্ঠা করেছেন নিজের জীবনে আর তৌহিদের দাওয়াত দিয়েছেন। ইজা রব্বাহু বিকলবিন সালিম, যখন তিনি তার সুস্থ অন্তর নিয়ে পরিষ্কার পাপ থেকে, গোনা থেকে, শিরক থেকে, কুফরি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর নিয়ে আল্লাহর সামনে হাজির হলেন। ইজ কাল আলী আবি কৌমি মাজা তাবাদুন, স্মরণ করো যখন নিজের বাপকে জাতিকে বলেছিলেন তোমরা কিসের পুজো করছো গো, তোমরা কিসের ইবাদত করছো। আইফ কান আলিহাতান দুন আল্লাহ তুরিদুন, আল্লাহকে বাদ দিয়ে তোমরা মিথ্যা উপাস্য রচনা করছো। মিথ্যা উপাস্য কেন সাব্যস্ত তোমরা করেছো? একমাত্র বার হাক মাবুদ আল্লাহ। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ ফাকর রব্বুল আলমিন ইব্রাহিম আলী সালামের কথা বর্ণনা করছেন সুরা সাফাতে। সুরা সাফাতের আয়াত নম্বর 85-86 এবং তার আগের আয়াতগুলিতেও ইব্রাহিম আলী সালামের কথা বলতে গিয়ে বলছেন যে ইব্রাহিম আলী সাল্লাম নিজ পিতাকে এবং স্বজাতিকে বললেন যে তোমরা কিসের পুজো করছো, তোমরা আল্লাহকে বাদ দিয়ে নিজেরাই এগুলি মিথ্যে মাবুদ সাজিয়েছ, এগুলি তো আসলে উপাস্য নয়। ফামা জান্নাকুম বিরব্বিল আলামিন, তোমাদের ধারণা কি বিশ্বজাহানের প্রতিপালক সম্পর্কে তার ইবাদত করবে না, তার একত্ব প্রতিষ্ঠা করবে না? ফানাজারা নাজারাতান ফিন নুজুম, আল্লাহ পাক সংক্ষেপ করে দিলেন তার জীবনীকে। তারপরে একদিন মেলার সময় আসলো, ইব্রাহিম আলাইহিস সালামের জাতির পূজোর মেলা। ওই মেলায় সবাই যাবে, ইব্রাহিমকে ডাকলো তারা, চলো ইব্রাহিম আমাদের সাথে চলো মেলায়। ইব্রাহিম আলাইহিস সালাম একটু ভান করলেন, তিনি যেন চিন্তা করছেন যেতে পারবেন কি পারবেন না। আল্লাহ পাক তাই বলছেন ফানাজারা নাজারাতান ফিন নুজুম, তারকারাজির দিকে একটু তাকিয়ে চিন্তা করলো। ফাকালা, তারপরে বললো দেখো ইন্নি সাকিম, আমি অসুস্থ আছি। তিনটি যে মিথ্যা কথা বলা হয়েছে সহি হাদিস সহি বুখারী, ইব্রাহিম আলী সালাম বলেছিলেন তার একটি হচ্ছে ইন্নি সাকিম, আমি অসুস্থ। আল্লাহ পাক বলছেন ফাতাওয়াল্লা আনহু মুদবিরিন, তারপরে জাতির লোকেরা তাকে ছেড়ে দিয়ে মেলায় চলে গেল, ফিরে চলে গেল। সেই সময় সুযোগ পেয়েছে আর নেই, গ্রামে বাড়িতে উপাসনালয়ে অন্য কেউ নেই। ফারাগা এলা আলে হাতে, তাদের উপাস্যগুলিকে উদ্দেশ্য করে ছুটে চলল। ফাকাল আর গিয়ে বলল আল্লাহ তাকলুন, কি ব্যাপার তোমরা এত বড় বড় মাবুদ উপাস্য, আর তোমরা খাচ্ছ না কেন, তোমাদের সামনে এত নজর নিয়াজ রাখা আছে আর অনেক কিছুই রাখা আছে, এগুলো খাচ্ছ না কেন, মালাকুম লাতান্তে কোন কথা বলছো না কেন, জিজ্ঞাসা করছি, খাও এত মিষ্টি কলা রসগোল্লা, খাও কিছু ভোগ করো, দিয়েছে ভক্তরা, কথা কেন বলছো না। ফারাগা আলিহিম দরবাম বিলিয়ামিন, তারপরে ডান হাতে ঝাঁপিয়ে একবারে মার দেওয়া শুরু করলেন, আঘাত করা শুরু করলেন। ফাকবালু এলেহি ইয়াজিফুন, তখন কিছুক্ষণ পরে যখন এই কাজ সম্পন্ন হয়ে গেল, ভেঙে দিয়ে বড়টা কাঁধে কুলাড়িটা রেখে দিল। কিছুক্ষণ পরে লোকেরা আসলো মেলা থেকে ফেরে, ফাকবালু এলেহি ইয়াজিফুন, তখন জাতির লোকেরা ইব্রাহিমের কাছে আসলো ঝাঁপিয়ে, ইয়াজিফুন ইব্রাহিমের কাছাকাছি হলো, চারিদিক থেকে ঘিরে ফেলল, যেমন কোনো একটা আসামিকে বা সন্দেহভাজন ব্যক্তিকে লোকেরা ঘিরে ফেলে যে তুই করেছিস, চারিদিক থেকে ঠিক তেমনই তার দিকে ছুটে আসলো লোকেরা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আতা আবুদুনা মা তানহেতুন, তোমরা নিজের হাতে খোদাই করে পাথর খোদাই করে বানাচ্ছ আর সেগুলির তোমরা পুজো করছো উপাসনা করছো। ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, অথচ আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছেন আর এসব মাটি পাথরকেও আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কালু, তখন দেখলো যে এতো কাজ হবে না, একে দমন করা যাবে না, একে তার এই পথ থেকে তো ফেরানো যাবে না, তাহলে দমনমূলক আচরণ করতে হবে। তখন তারা পরামর্শ করলো উবনুল্লাহ বুনিয়ানান, এর জন্য অগ্নিকুণ্ড তৈরি করো, চারিদিক থেকে প্রাচীর দিয়ে ঘিরে অগ্নিকুণ্ড তৈরি করো, তারপরে আগুন জ্বালা, যাতে আগুন এদিক সেদিক ছড়িয়ে না যায়, তাতে আগুনের তাপটা বেশি হবে। ফালকুহু ফিল জাহিম, তারপরে একে আগুনে নিক্ষেপ করে দাও। ফারাদু বিহি কাইদান, আল্লাহ পাক বলছেন তারা তার সাথে ষড়যন্ত্রের ইচ্ছা করেছিল। ফাজাআলনাহুমুল আসফালিন, কিন্তু আমি তাদেরকে ব্যর্থ করে দিয়েছিলাম, নিচে নামিয়ে দিয়েছিলাম, হীন করে দিয়েছিলাম। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করছেন ইব্রাহিম আলী সাল্লামের হিজরতের কথা। ওয়াকাল আর বলেন ইব্রাহিম আলী সাল্লাম, ইন্নি যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, আমি আমার রবের উদ্দেশ্যে যাচ্ছি, মানে আমি হিজরত করছি কুফরের এলাকা থেকে যেখানে ইমান ইসলাম রক্ষা করতে পারবো, পবিত্র ভূমির দিকে আমি রওনা হচ্ছি। এটা হচ্ছে আল্লাহর দিকে যাওয়া। সায়াহদিন, শীঘ্রই তিনি রাস্তা দেখাবেন কিভাবে আমাকে পৌঁছিতে হবে এত লম্বা পথ অতিক্রম করে। সেই সময় আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, তার স্ত্রী ছিল সারা, উপঢৌকন হিসাবে পেলেন হাজারকে, যাকে আমাদের দেশে হাজেরা বলে, বিকৃত করে হাজারকে। সারা রোগ কোনো ছেলে মেয়ে জন্মায়নি আর হাজারেরও হয়নি। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করেছিলেন, প্রথম আল্লাহ পাক রব্বুল আলমিন হাজারের পেটে ইসমাইল আলী ইসলামকে দান করলেন। ওই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে, যেখানে কোরআন আয়াতে বলা হয়েছে গোলামিন হালিম, ধৈর্যশীল সন্তান তাকে দিলাম, এই সুসংবাদ ছিল ইসমাইল আলী ইসলাম সম্পর্কে। কারণ তিনি কোরবানি তাকে করা হয়েছে তখন ধৈর্য ধারণ করেছিলেন, ধৈর্যের নমুনা কায়েম করেছিলেন। আর যে আয়াতে বলা হয়েছে বাশশারনাহু গোলামিন আলিম, জ্ঞানী বালকের বা শিশুর সুসংবাদ দিয়েছিলাম, সেই সুসংবাদ ছিল সারার পেট থেকে ইসহাক আলী ইসলামের। আল্লাহ পাক বলছেন যে দোয়া করলেন ইব্রাহিম আলী ইসলাম বার্ধক্যে, বুড়ো হয়ে গেছেন, 80 বছরের বেশি বয়স হয়ে গেছে, রব্বি হাবলি মিনাস সালেহীন, এতদিন ছেলে মাহিন, আল্লাহ আমাকে নেক পুত্র সন্তান দান করো, সৎ পুত্র সন্তান দান করো। ফাবাশ্বার নাহ বি গোলামিন হালিম, তখন তাকে সুসংবাদ জানালাম এমন এক সন্তানের যে অত্যন্ত ধৈর্যশীল হবে। ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, ইসমাইল ইসলামের জন্ম হয়ে গেল, তাকে আর তার মাকে নিয়ে সে ইব্রাহিম খলিলুল্লাহ, জনবিহীন এলাকা, কোনো ঘাস নেই, খাদ্যদ্রব্যের ব্যবস্থা নেই, কিছুই নেই, অল্প কিছু খেজুর আর অল্প পানি মশকে দিয়ে মক্কাই আল্লাহর ঘর কাবার কাছে দেখে দিয়ে গায়রাজি জারাইন, যেখানে কোনো ক্ষেত খামার নেই, এইরকম জায়গায় চারিদিক থেকে পাহাড় পর্বতে ঘেরা রেখে দিয়ে চলে গেলেন আল্লাহ পাকের হুকুমে। সহি বুখারিতে লম্বা হাদিস রয়েছে, সেই সময় হাজার পিছনে দৌড় দিলেন যে আমার স্বামী এরকম রেখে দিয়ে চলে গেল কেন, দৌড় দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিচ্ছেন, ইয়া ইব্রাহিম কেন চলে যাচ্ছ, কেন আমাদের ছেড়ে কোথায় যাচ্ছ, জবাব আসছে না। তখন আল্লাহ আমারাকা বিহাজা, আল্লাহর হুকুমে এটা করছেন না আপনি নিজের খেয়াল খুশি করছেন? ইব্রাহিম আলাইহিস সালাম মাথাটা হেলিয়ে জবাব দিলেন, হ্যাঁ আল্লাহরই হুকুম যে তোমাকে এখানে রেখে যেতে হবে, এই পবিত্র নগরী আবাদ করতে হবে তোমার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন ফালাম্মা বালাগা মাহুস সাইয়াহ, ইব্রাহিম আলী ইসলামের সাথে তার ছেলে ইসমাইল যখন দৌড়ঝাঁপ দিতে শুরু করলো, দৌড়াদৌড়ি ছুটাছুটির বয়সে পৌঁছিল, 8 বছর 9 বছর 10 বছর এইরকম বয়স হবে, কালা তখন একদিন স্বপ্নে দেখলেন ইব্রাহিম আলী ইসলাম। কী স্বপ্নে দেখেছেন কোরআনে কারিম স্পষ্ট বর্ণনা করা হয়েছে, কিন্তু এক শ্রেণীর বক্তারা যারা তেমন কোনো জ্ঞান রাখে না, কিচ্ছা কাহিনী পড়ে, বিশেষ করে কিসাসুল আম্বিয়া যেটা ফার্সি থেকে বাংলা উর্দু অনুবাদ হয়েছে, তাতে একেবারে অবাস্তব মিথ্যা কথার ছড়াছড়ি রয়েছে। আল্লাহ পাক বলছেন যে স্বপ্নে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া বনি, আর স্বপ্ন বর্ণনা করছেন ছেলের কাছে, হে প্রিয় সন্তান, ইন্নি আরাফিল মানাম, আমি স্বপ্নে দেখছি যে আন্নি আজবাহকা, যেন তোমাকে জবাই করছি, এটা ছিল স্বপ্ন। কিন্তু ওই কিসাসুল আম্বিয়াতে অন্য অন্য এইসব ভিত্তিহীন কিতাবে আছে, বক্তারা বলে থাকে ইব্রাহিমকে আল্লাহ বলেন তোমার প্রিয়জনকে কুরবানি করো, প্রিয় বস্তুকে কুরবানি করো, কোনো রেওয়ায়তে 100 উট কুরবানি করে দিলেন, আবার যে কেশ সালাম বলছে 200 200 করে, 3 দিনে 600 উট কুরবানি হয়ে গেল, সব মিথ্যা কথা, প্রিয় কথা কোথায় আছে? বরং নবী রাসুল ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন যে আমি ছেলেকে জবাই করছি, আর রুয়াল আম্বিয়া ওয়াহিউন, আর নবীদের স্বপ্ন শয়তান দেখাতে পারেন না, ওয়াহি হয়ে থাকে, ওহি আসার বিভিন্ন যে পদ্ধতি তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে স্বপ্ন জেগে ওহি আসা নবী রাসূলদের কাছে, সুতরাং আমার এ কথা তো মিথ্যা হতে পারে না। তখন ছেলের সামনে কথা ব্যক্ত করলেন, ফানজর মাজা তারা, তোমার মতামত কি বলো তুমি, ফানজর তুমি চিন্তা করো কি বলছো তুমি। কালা ইসমাইল আলী সাল্লাম বড় জ্ঞানী ছেলে, আল্লাহ নবী হবেন, আল্লাহ নেক বান্দা বলি, আবাতে হে আব্বা ইফ আল মা তু উমার, যার আদিষ্ট হয়েছেন আপনি আপনি করে ফেলুন, সাথে যে দুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন, শীঘ্রই আমাকে নিশ্চয়ই আপনি আমাকে আল্লাহ চাইলে পাবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, আমি ধৈর্য ধরব। ফালাম্মা আসলামা, যখন দুইজনে একমত হয়ে গেলেন, আত্মসমর্পণ করলেন আল্লাহর এই বিধানের সামনে, ওয়াহির সামনে, ওয়াতাল্লাহুলিল জাবিন, আর ইসমাইল আলী সালামকে ইব্রাহিম আলী সালাম তার কপালের ভরে উপুড় করে ফেলে দিলেন, ওয়ানাদাইনাহু, আর জবাই করতে শুরু করলেন, তখন আল্লাহ পাক বলছেন আমি তাকে ডাক দিলাম, আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার এই স্বপ্নকে বাস্তবায়িত করেই ছাড়লে, সত্য প্রমাণিত করেই দিলে। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয়ই আমি এইভাবে সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা বড় স্পষ্ট ও পরীক্ষা ছিল ইব্রাহিমের। এর চাইতে বড় পরীক্ষা হইতে পারে? নিজের ছেলেও, তাও একটি ছেলে, এখন ইসহাকের জন্ম হয়নি, জবাই করে দিতে হবে, সমস্ত রকমের কুরবানি, বহু পরীক্ষা আল্লাহ করেছেন। ওয়াজিব তালা ইব্রাহিম আর বহু বিকালিমাত, আল্লাহ কয়েকটি নির্দেশ দিয়ে পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ফাতামাহুন্না, সবগুলিতে তিনি উত্তীর্ণ হয়েছেন, পাশ করেছেন। তখন না আল্লাহ সম্মানিত করেছেন, খলিল, অন্তনগ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। ওয়াফাদাই নাহু বেজিবিন আজিম, এবং তাকে ছাড়িয়ে নিয়েছিলাম, মুক্ত করেছিলাম, মানে ইসমাইল আলী সালামকে, বেজিবিন আজিম, মহান কুরবানি দ্বারা, জান্নাতের দুম্বা পাঠিয়ে সেটা জবাই করে দিয়ে আমি তাকে মুক্ত করেছিলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং ইব্রাহিম আলী সালামকে পরবর্তীদের জন্য স্মরণীয় করে রেখেছিলাম। কাজা আলিকা নাজিজিল মুহসিনিন, এইরকমই সৎকর্মশীলদেরকে উত্তম বদলা দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয়ই তিনি আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। অবশ্যার নাহু বি ইসহাকা নাবিয়্যা মিনাস সালিহিন, আর তাকে এরপরে সুসংবাদ দিয়েছিলাম ইসহাকের, যিনিও সৎকর্মশীল নবীদের অন্তর্ভুক্ত ছিলেন। ওবারাকনা আলিহি ওয়া আলা ইসহাক, তাতে এবং ইসহাকে, ইব্রাহিম আলি ইসলাম এবং ইসহাকে আমি বরকত দিয়েছিলাম। অমিন জুরিয়া তেহেমা, আর তাদের বংশধরে, বা বারাকনা আলী ইসমাইল আলী সালামের কথা বলতে পারি, ইসমাইল আলী সালামের মধ্যে আর ইসহাকে বরকত দিয়েছিলাম। এরপরে যত নবী এসেছেন, অধিকাংশ নবী ইসহাক আলী ইসলামের প্রজন্ম, বনী ইসরায়েলদের মধ্যে, আর সবচেয়ে শ্রেষ্ঠ নবী, শেষ নবী, খাতামুন নবীন, সৈয়দুল মুরসালিন, ইসমাইল আলী ইসলামের বংশে। আল্লাহ পাক এই বরকত ছাড়াও আরও বহু বরকত রেখেছেন ইসমাইল এবং ইসহাকের বংশে। অমিন জুররিয়া তেহমা মুহসিনুন ওয়া যালিমুন লিনাফসিহি মুবিন, আল্লাহ পাক বলছেন তবে ইসমাইল ইসহাকের বংশে সৎকর্মশীল হবে পরবর্তীতে, আর স্পষ্ট জুলুমকারী পাপীও হবে। এই জন্য কোরাইশরা ইসমাইল আলাইসালামের বংশের হইলেও তারা পত্তুলিক হয়ে গেছিল, তারা শিরকে লিপ্ত হয়ে গেছিল। বনি ইসরাইল আজকে গুমরা পথভ্রষ্ট হয়েছে, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জুলম অত্যাচার তারাই করে, এবং এছাড়াও তারা আল্লাহ প্রদত্ত দিন, তাওরাতের দিনকে বিকৃত করে ফেলেছে, তার ওজারকে আল্লাহর পুত্র করেছে, ঈসা আলাইসালামকে আল্লাহ পুত্র করেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য পরে দুই ভাগে ভাগের কথা বলেছেন, যে ইসমাইল আর ইসহাক আলাইহিমাস সালামের বংশে সৎকর্মশীল মুহসিনও হবে আর জালেমও হবে। এখানে আমাদের সময় শেষ হয়েছে। আল্লাহ পাক আমাদের যেন গুনাহ খাতা মাফ করেন, আমিন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। وعلمنا بأن نبقى